খেও, শোক শেষ হলে ভাত খেও, ভুলো না অথবা ভুলে যেও, শোক শেষ হলে ভাত খেও, প্রেমিক খুন হলেও খিদে, জীবনের সেটাই সুবিধে, প্রেমিক খুন হলেও খিদে, জীবনের সেটাই সুবিধে, আবার প্রেমের স্বাদ পেও, সেই প্রেম যদি হয় খুন, জানবে তা এদেশের গুণ, সেই প্রেম যদি হয় খুন, জানবে তা এদেশের গুণ, পুলিশের গুণগান গেও, ভুলো না অথবা ভুলে যেও, শোক শেষ হলে ভাত খেও, বিধর্মে থাক, লাল বাজারে সাত পাক, বিধর্মে বিধর্মে থাক, লাল বাজারে সাত পাক, সৃষ্টির হেফাজতে যেও, ভুলো না অথবা ভুলে যেও, শোক শেষ হলে ভাত খেও, প্রেম বুঝি থাকে পরমাস, রেল লাইনের ধারে লাশ, প্রেম বুঝি থাকে পরমাস, রেল লাইনের ধারে লাশ, বেবাক কবর দেয়া শ্রেয়, অথবা ভুলে যেও, শোক শেষ হলে ভাত খেও, ভুলো না অথবা ভুলে যেও, শোক শেষ হলে ভাত খেও।